ইসলামের সম্মান দিয়েছে রেহমান, ইসলামের সম্মান দিয়েছে রেহমান, পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান, ও গো পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান, ইসলামের সম্মান দিয়েছে রেহমান, পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান, ও গো পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান। ইসলামের শত্রু ছিল এ জেদ, ইসলামকে রাখবে না দুনিয়ায় তার শত চেষ্টা বৃথা হলো, নিজে ধ্বংস হয়ে যায় আর ওই জিদের ভাই মার্কিন জজ বুশ করল কোরআনের অসম্মান, কোরআন ছুঁড়ে ফেলে দিলে মিটবে না হবো ইসলাম, কারণ হাজার হাজার হাফিজের সিনাই, হাজার হাজার হাফিজের সিনাই আছে জিন্দা কোরআন, পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান, ও গো পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান। কোরআন কোন মানুষের লেখা নয়, কোরআন আল্লাহ পাকের কথা, কোরআন কোন মানুষের লেখা নয়, কোরআন আল্লাহ পাকের কথা, কোরআনে যদি হামলা করে আল্লাহর মনে লাগে ব্যথা, আর কোরআনে যে লাথি মেরেছে টিকটিকির মতো হলো তার হাল, আর কালকে উঠে বস মরবে সেরূপ তোর হবে একে হাল, লাদেন এখনো বেঁচে আছে, লাদেন এখনো বেঁচে আছে, করবে তোর পতন পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান, ও গো পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান, ও গো পারবে না মেটাতে কোরআন বেদে নবেমান। www.anibas.in